কয়টা শ্রেণীর বিভিন্ন মত আছে, কাজে ওই ছয়াদা ছয়শটি এরা একটা মত, আরো অনেক মত আছে, কাজে এটা গণনা করার মধ্যে আয়াত নিয়ে একটু গন্ডগোল আছে ওনাদের। যেমন সুরা ফাতিহা সাত আয়াত, এটা আবার একমত, কিন্তু সাত আয়াত কোনটা কোনটা আয়াত সে নিয়ে দুই মত আছে। যাই হোক, ওটা আরেকটা বলছে আহলে বাইত কি জিনিস, আহলে বাইত হলো শিয়াদের একটা পরিভাষা,